আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিএস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন, ইসলামের হালাল হারাম, অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থা অবস্থা ইত্যাদি সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করছেন ইনশাআল্লাহ, তার দ্বারা উপকৃত হবে দুনিয়াতে এবং আখেরাতে, এই কামনা করি। আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা আমরা করে যাচ্ছিলাম তা হলো ভিক্ষাবৃত্তি ইসলামে বৈধ না। ইসলাম বলে কাজ করে খাও, ভিক্ষার দ্বার বন্ধ করো, ভিক্ষা করা যাবে না। অতি প্রয়োজন ছাড়া, মানুষ একান্ত নিরুপায় ছাড়া যেন মানুষের কাছে হাত না পাতে, কারণ যে মানুষ মানুষের কাছে হাত পাতে সে মানুষ মানুষের কাছে ঘৃণ্য। ইসলাম বলে তুমি মাথা উঁচু করে বাঁচো, ইসলাম বলে তুমি কারো ঘৃণার পাত্র হয়েও না, তুমি সবসময় নিজেকে সম্মানজনক ভেবে সম্মানজনক রুজি উপার্জন করো এবং মানুষের মাঝে সম্মানের সাথে বসবাস করো। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়, এই জন্য ভিক্ষা থেকে নিষেধ করে এবং কাজ করতে উদ্বুদ্ধ করে। একদা এক আনসারি ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাইতে এলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির থেকে কিছুই নেই? লোকটি বলল, অবশ্যই আছে, জিনপোষের একটি কাপড়। জিনপোষ মানে যে কাপড়টা ঘোড়ার পিঠে কিংবা গাধার পিঠে কিংবা উটের পিঠে রেখে তার উপরে বসা হয়, সেই জিনপোষের একটা কাপড় আছে যার অর্ধেক পরি ও অর্ধেক বিছায়। সেই কাপড় আবার কি করা হয়, সেখান থেকে পরি আবার বিছানো হয়। আর একটি বড় পাত্র আছে যাতে পানি পান করি, পানি তুলে তাতে পানি রাখা হয়, পানি পান করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিয়ে এসো সে দুটিকে। লোকটি সে দুটিকে হাজির করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তা হাতে নিয়ে বললেন, এ দুটিকে কে কিনবে? এক ব্যক্তি বলল, আমি এক দিরহাম দিয়ে কিনবো ইয়া রাসূলুল্লাহ, আমি এক দিরহাম দিয়ে কিনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এক দিরহাম থেকে বেশি দেবে? এটাকে কি বলা হয়? এটা নিলাম করা বলা হয়। এখান থেকে ওলামারা বৈধ করেছেন এবং দলিল নিয়েছেন যে ইসলামে নিলাম করা বা নিলাম করে কিছু বিক্রি করা বৈধ। বললেন, এক দিরহামের বেশি কে দেবে? তখন তিনি দুই অথবা তিনবার বললেন। এক ব্যক্তি বলল, আমি দুই দিরহাম দিয়ে কিনবো ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস দুই দিরহাম দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে দুই দিরহাম নিয়ে আনসারিকে দিয়ে দাও, বা আনসারিকে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে এক দিরহাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক দিরহাম দিয়ে তুমি খাবার কিনে নিয়ে তোমার পরিবারকে খাওয়াও, আর অপর একটি দিরহাম দিয়ে একটি কুড়ুল যাকে বলি আমরা, কিনে নিয়ে এসো এবং সেটা কিনে আমার কাছে এসো। লোকটি তাই করলো, ফিরে গিয়ে এক দিরহাম দিয়ে খাবার কিনে পরিবারকে দিল, আর এক দিরহাম দিয়ে একটা কুড়ুল কিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো। তিনি নিজ হাতে তাতে একটি কাঠের বাঁট লাগিয়ে দিলেন, কুড়ুলের বাঁট ছিল না, কাঠের একটা বাঁট লাগিয়ে দিলেন লোহার কুড়ুলের সাথে। অতঃপর বললেন, যাও এটা দিয়ে কাঠ কেটে বিক্রয় করো, কাঠ কেটে নিয়ে এসো এবং নিয়ে এসে শহরে বিক্রি করো, আর যেন আমি 15 দিন তোমাকে না দেখতে পাই। তারপর লোকটি নির্দেশ মতো চলে গিয়ে কাঠ কেটে বিক্রয় করতে লাগলো। অতঃপর একদিন সে তার কাছে উপস্থিত হলো, তখন সে 10 দিরহামের মালিক। সে তার কিছু কাপড় নিল এবং কিছু দিয়ে খাবার কিনলো ওই দিরহাম দিয়ে। আল্লাহ রসুল সাসম তাকে বললেন, কেয়ামতের দিন তোমার চেহারায় কালো দাগ নিয়ে উপস্থিত হওয়া থেকে এটা তোমার জন্য অধিক উত্তম। তার মানে কি, তুমি যদি চেয়ে খেলে পরে তোমার মুখে বা তোমার চেহারায় কালো দাগ পড়তো, যে কালো দাগ তুমি কেয়ামতে দেখতে পেতে, এর থেকে তোমার জন্য উত্তম হলো যে তুমি এইভাবে কাঠ কাটবে আর বাজারে এসে বিক্রি করে সেইখান থেকে তুমি খাদ্য সংগ্রহ করবে। আসলে জেনে রেখো, 3 ব্যক্তি ছাড়া অপর কারো জন্য চাওয়া বা ভিক্ষা করা বৈধ নয়। নম্বর 1, অত্যন্ত অভাবী, তার কোনো উপায় নেই। নম্বর 2, চূড়ান্ত দেনা বা জরিমানা দায় আবদ্ধ ব্যক্তি। আর নম্বর 3, পীড়াদায়ক রক্তপণের জন্য দায়ী ব্যক্তি। যে অর্থদণ্ডে পড়েছে তাকে অর্থদণ্ড দিয়ে সাহায্য করতে হবে, আর সে তার জন্য কি করতে পারে, হাত পাততে পারে, ভিক্ষা করতে পারে। এছাড়া কারো জন্য, তোমার সুঠাম দেহ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি চেয়ে খাবে যা বৈধ নয়, তোমার শক্তি দেখে আমি তোমাকে কুড়াল কিনে দিলাম, কুঠারি কিনে দিলাম, আর তার দ্বারাই তুমি কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবে, এটা তোমার জন্য উত্তম। নচেত যদি অন্যায়ভাবে তুমি তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি চেয়ে খাও, তোমার চেহারায় কি হবে, কালো দাগ পড়বে, আর সেই দাগ তুমি কেয়ামতে দেখতে পাবে। ইসলাম কত সুন্দর ব্যবস্থা দেয়, ইসলাম ব্যবস্থা দিল ভিক্ষা করো না, কাজ করে খাও। শক্তি আছে, সামর্থ্য আছে, উপায় আছে, তুমি কাজ করে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরে খায়রুল লাহু মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহ। তোমাদের মধ্যে কেউ কাপ কেটে নিজের পিঠে বহন করে এসে বিক্রি করে খাবে সেটা তার জন্য ভালো, তবুও সে কারো কাছে চাইবে না, হয়তো বা সে তাকে দেবে অথবা দেবে না। চাওয়া, চেয়ে খাওয়া ভিন্ন জিনিস, এই জন্য চাইতে নিষেধ করে ইসলাম, বরং কাজ করো, কাজ করে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মা আকালা আহাদুন তাআমান খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোন ব্যক্তি এর চেয়ে পবিত্র খাবার খায়নি যে ব্যক্তি নিজের হাতে উপার্জিত খাবার খায়। তার মানে হাতে উপার্জিত খাবার হচ্ছে সব থেকে পবিত্র। এই জন্য নবী আল্লাহ দাউদ, ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, নিজের হাতে কাজ করতেন, তিনি বাদশাহ ছিলেন তাই না, তার কাছে ধন সম্পদ ছিল, তবুও তিনি নিজের হাতে কামাই করে খেতেন পবিত্র খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুজআতু লাহম। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ভিক্ষা করবে, ভিক্ষা করতে করতে যখন সে মারা যাবে, মানুষের কাছে চাইতে চাইতে যদি মারা যায়, তাহলে কেয়ামতের দিনে আসবে এমন অবস্থায় যে তার চেহারায় কোনো প্রকার মাংস থাকবে না, হাড্ডি থাকবে, কঙ্কাল। এই চেহারার মাংস তার খসে থাকা অবস্থায় সে দেখবে কেন, যেহেতু সে মানুষের কাছে ভিক্ষা করে হাত পেতে খেয়েছিল, তার উপায় থাকতে সে ভিক্ষা করে খেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলছেন, মান সাআলান নাসা ওয়ালাহু মা ইউগনি, যে ব্যক্তি মানুষের কাছে চাইবে অথচ তার কাছে এতটা পরিমাণ অর্থ আছে যে সে অমুকাপেক্ষী, মানে চাইতে হবে না তবু চেয়ে খাচ্ছে, যা আয়াউমাল কিয়ামাতি ওয়া মাসআলাতুহু ফি ওয়াজহিহি খামুশুন আও খাদুশুন আও কাদুহ, তার চাওয়াটা ওই যে ভিক্ষার ফলে তার চেহারাতে নোচা অবস্থায় দেখবে, দাঁত দেখবে যেন কে নুচে চিড়েছে, কে ফেড়েছে, এইভাবে নোচা অবস্থায় দেখবে কিয়ামতে। ওয়ামাল গিনা, জিজ্ঞাসা করা হলো তাহলে অমুকাপেক্ষিতা কি, তার মানে তোমার কাছে কতটা পয়সা থাকলে পরে তোমাকে অমুকাপেক্ষি বলা যাবে বা অভাবী নয় এমন বলা যাবে। কালা খামসুনা দিরহামান আও কিমাতুহা মিনাজ যাহাব, 50 দিরহাম অথবা তার পরিমাণ অর্থ, তার পরিমাণ স্বর্ণ অথবা তার পরিমাণ টাকা, 50 দিরহাম যদি থাকে তোমার কাছে তাহলে পরে তোমার জন্য চাওয়া বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাআলান নাসা ফি গাইরি ফাকা, যে ব্যক্তি অভাব নেই অথচ লোকের কাছে চাইবে, নাজালাত বিহি, যে ফাকা, যে দারিদ্র তার কাছে এসেছে অথচ চাইছে, মানে কোনো অভাব নেই তাও চাইছে, আও আয়ালুন, অথবা তার পরিবার এমন আছে, ছেলে মেয়ে আছে, তার রুজি রোজগার হচ্ছে না, তার নিজের পেট ভরাবে নাকি ছেলে মেয়ের পেট ভরাবে, লা ইউতিকুহুম, যাদের ভরণ পোষণ সে করতে পারে না, যা আয়াউমাল কিয়ামাতি বেওয়াজহীন লাইসা আলাইহি লাহাম, কিয়ামতের দিন উপস্থিত হবে তার চেহারায় কোনো মাংসখণ্ড থাকবে না, বিনা মাংসই কঙ্কাল নিয়ে সে কিয়ামতে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন ভিক্ষা করার ব্যাপারে, মান ফাতাহা আলা নাফসিহি বাবা মাসআলা মিন গাইরি ফাকাতিন নাযালাত বিহ আও ইয়ালিন লা ইউতিকুহুম, যে ব্যক্তি নিজের জীবনে চাওয়ার দরজা খুলে দেবে, ভিক্ষার দরজা খুলে দেবে অথচ তার কোনো অভাব নেই এবং এমন সন্তান নেই যাদেরকে পালন করতে হবে, চাওয়ার দরজা খুলে দিল, চেয়ে খাওয়ার অভ্যেস করে দিল, মেগে খাওয়ার অভ্যেস নিজের জীবনে এনে দিল, ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকা, আল্লাহ তাআলা তার জীবনে আরো অভাবের দরজা খুলে দেবে, অভাব নেই চাইছো তাই আসলেই তোমার অভাবের দরজা খুলে দেওয়া হবে, মিন হাইসু লা ইহতাসিব, যেখান থেকে সে বুঝতেও পারবে না যে কিভাবে আমি অভাবী হয়ে গেলাম। আল্লাহ তাআলা অভাবের দরজা খুলে দেবেন যে ব্যক্তি নিজের জীবনে ভিক্ষার দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, সালাসুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন কুনতু লা হালিফান আলাইহিন্না, তিনটে জিনিস এমন আছে যদি আমি কসম করে বলি তা বলা হবে এবং তা সত্য, কি, লা ইয়ানকুসু মালুম মিন সাদাকাহ, সাদাকা করলে কোনো মাল কমে যায় না, এটা গ্যারান্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কসম করে বললেও বলা যাবে, গ্যারান্টি, যদি আপনি সাদকা করেন, দান করেন এবং বোঝেন যে আমার মাল কমে যাবে, এটা হতে পারে না, যত দান করবেন আল্লাহ তাআলা বৃদ্ধি দেবেন, ফাতাসাদ্দাকু, সুতরাং তোমরা সাদকা করো, তোমরা দান করো। ওয়ালা ইয়াফু আব্দুম মিন মাযলামা ইল্লা যাদাহুল্লাহু বিহা ইজ্জান ইয়াউমাল কিয়ামা। আর যখনই কোনো বান্দার উপরে অত্যাচার করা হবে আর সে অত্যাচারীকে ক্ষমা করে দেবে, এই ক্ষমাশীলতার ফলে আল্লাহ তাআলা তার মর্যাদা বর্ধন করে দেবেন, তার মর্যাদা উঁচু করে দেবেন, বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর নবী কসম খেয়ে বলছেন কিয়ামতের দিনে। ওয়ালা ইয়াফতাহু আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকার। আর শুনে নাও, যে ব্যক্তি চাওয়ার দরজা খুলে দেবে, ভিক্ষার দরজা খুলে দেবে, আল্লাহ তাআলা তার জন্য অভাবের দরজা খুলে দেবেন, সে আরো অভাবী হয়ে যাবে, এটা গ্যারান্টি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কসম খেয়ে বলেছেন। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর এসে বাকি কথা বলবো। প্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর যে কথা বলছিলাম আবার সেই কথা, যে ভিক্ষা করা বৈধ নয় ইসলামে, শক্তি সামর্থ্য থাকতে ভিক্ষা করা বড় ঘৃণ্য জিনিস, কাজ করে খাও, যে কোনো উপায়ে উপার্জন করে খাও, হালাল উপায়ে পয়সা অর্থ উপার্জন করো এবং তা ভক্ষণ করো। ইসলাম কাজের উপরে মানুষকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, তুমি কাজ করে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাউ ইয়ালামু সাহিবুল মাসআলাতি মা লাহু ফিহা লাম ইয়াসাল। যদি ভিক্ষাকারী, যাচিঙ্গাকারী জানতো যে আমার ভিক্ষা করার ফলে কি ক্ষতি হবে, তাহলে সে চাইতো না, মানুষের কাছে ভিক্ষা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মাসালাতুল গিনা শাইনুন ফি ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। মাসালাতুল গানি, যে ব্যক্তি অমুকাপেক্ষী, অভাবী নয়, সেই ব্যক্তির চাওয়া, সেই ব্যক্তির ভিক্ষা করা তার কিয়ামতের দিনে তার চেহারায় সৌন্দর্যহীন হয়ে, তার মানে তার চেহারা বিকৃত অবস্থায় উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলান নাসা তাকাসসুরান, প্রয়োজন নেই, অভাব নেই, কিচ্ছু নেই, মাল সম্পদ বেশি করব কিসের মাধ্যমে, চাওয়ার মাধ্যমে। তার মানে সম্পদ আছে, খাওয়ার মতো, চলার মতো আছে, অবস্থা সচ্ছল, কিন্তু আমি বৃদ্ধি করব কি দিয়ে, মানুষের কাছে চেয়ে চেয়ে চেয়ে চেয়ে বৃদ্ধি করব। তাহলে ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে আসলে জাহান্নামের অঙ্গার মানুষের কাছে চেয়ে বেড়ায়, জাহান্নামের অঙ্গার চেয়ে বেড়ায়। ফাল ইয়াস্তাকিল আও লিয়াস্তাকসির, সুতরাং সে চাহে কম করুক, চাহে বেশি করুক, জাহান্নামের আগুন যত তুমি চাইবে, জাহান্নামের আগুন কম করো আর বেশি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মানুষকে, উম্মতকে সতর্ক করেছেন যেন মানুষ চেয়ে না খায় এবং কাজ করে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়াইন আহাদাকুম লা ইয়াখরুজু বিসাদাকাতিহি মিন ইনদি মুতাআব্বিতাহা ওয়াইন্নামা হিয়া লাহু নার। অনেক মানুষ আছে যে আমার কাছে চাইতে আসে, আমি তাকে সাদাকা দিই, কিন্তু তার জন্য তা চাওয়া যায় ছিল না, সে আসলে সঙ্গে করে নিয়ে যায় তার বগলে জাহান্নামের আগুন নিয়ে যায়। কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুতিহি ওয়াকাদ আলিমতা আন্নাহা লাহু নার। সাহাবি বলছেন, আমি বললাম, ইয়া আল্লাহর রাসূল, আপনি তাকে দেন কেন, আপনি জানছেন যে তার জন্য জাহান্নামের আগুন, তাহলে দিচ্ছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা আসনাউ ইয়া আবাউনা ইল্লা মাসআলাতি, আমি কি করতে পারি, তারা চাইতেই থাকছে, অস্বীকার করছে, চাওয়া ছাড়া, মানে চাওয়া থেকে বিরত হতেই চাই না, তাহলে আমার কি করার আছে, চাইছে আমাকে দিতে হবে, আমি দিচ্ছি। ওয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লি আল বুখল, আর আল্লাহ তাআলা আমার জন্য এটা চান না যে আমি কার্পণ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দানি ছিলেন, তাই না? তার মধ্যে বিন্দু পরিমাণের কার্পণ্য ছিল না, তিনি ইচ্ছা মতো দান করতেন, তিনি এত উদার ছিলেন, দানশীল ছিলেন, জওয়াত, আর রমজান মাস এলে আরো দানশীল হয়ে যেতেন। এইভাবে রাসূলুল্লাহর প্রাণ মন সব খোলা ছিল উম্মতের জন্য, যদি কেউ হাত পাত্ত, কাউকে উপদেশ দিতেন, কাউকে এমনি দিয়ে দিতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই মানুষকে দিতেন। তিনি বলছেন, লা ইউমিনু আব্দুন হাত্তা ইয়ামানা জারুহু বাওয়ায়াকা, কোন বান্দা পূর্ণ মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা পেয়েছে, প্রতিবেশী তার অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা লাভ করেছে, সে মোমেন হতে পারে না। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দায়ফা, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের খাতির করে, তার মেহমান এসেছে, মেহমানের প্রতি যেন অনীহা প্রকাশ না করে, মেহমানের সম্মান করে, যতটুকু করার ক্ষমতা ততটুকু সে করবে, তার খাওয়া দাওয়া ইত্যাদি সে সম্মান করবে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মানে মোমেনের কাজ এটা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ফাল ইয়াকুল খাইরান আও লিয়াসকুত, সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে, বিড়বির বিড়বির গিরগির গিরগির করতেই আছে, বকতেই আছে, যেখানেই যায় সেখানেই গিরগির গিরগির, ভালো কথা বলছো না খারাপ কথা বলছো, ভালো কথা বললে বলো আর না হয় চুপ থাকো, খারাপ কথা বলো না, অসংলগ্ন কথা বলো না, অসঙ্গত কথা বলো না, অন্যায় কথা বলো না, কারণ যা বলা হয় মা আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যা বলা হয় তা লেখার জন্য কি আছে? ফেরিস্তা মজুদ আছেন, তাই না? ফেরিস্তা মজুদ আছেন, সব কিছু লেখা হয়, সব কিছু টেপ করা হচ্ছে, সব ভিডিও করা হচ্ছে, দেখানো হবে কেয়ামতে। সুতরাং ভালো কথা বলো না হয় চুপ থাকো। ইন্নাল্লাহ ইউহিব্বুল গানিয়াল হালিম আল মুতাআফফ, আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন সেই ধনীকে, যে ধনী ধৈর্যশীল এবং পবিত্রতাশীল, মানে পবিত্র সে চায় না কারো কাছে এবং সব সময় নিজেকে পরিচ্ছন্ন রূপে রাখে। ওয়া ইউবগিযুল বাযিয়াল ফাজির আসসাইল আল মুলহ, আর আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন সেই বান্দাকে যে বান্দা অশ্লীল, পাপময়, পাপাচারী। ওয়াসাইলুল মুলহ, এবং মানুষের কাছে নাছর বান্দা হয়ে চায়, একবার চাইলেও দিল না আবার চায়, একে বলে নাছর বান্দা হয়ে চাওয়া। ইলহাহ মানে বারবার চাওয়া, দেয় না আবার চায়, এমন বান্দা, এমন লোককে আল্লাহ তাআলা ঘৃণা করেন, পছন্দ করেন না। আমাদের বিষয়বস্তু এটা যে মানুষের কাছে যে নাছর বান্দা হয়ে চায়, আল্লাহ তাকে পছন্দ করেন না, ঘৃণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উঁচু হাত নিচু হাত থেকে উত্তম, উপর হাত চিত হাত হতে উত্তম, দাতা হাত গড়িতা হাত থেকে উত্তম। ওয়াবদা বিমান তাউল, তুমি যার ভরণ পোষণের মালিক তাদেরকে দিয়ে শুরু করো। তুমি তোমার টাকা, উদ্বৃত্ত টাকা, দানের টাকা কাকে দিয়ে শুরু করবে? তোমার নিকট আত্মীয় দিয়ে, তোমার যাদের দায়িত্বভার আছে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে দিয়ে শুরু করো। শুরু করো নিজের পরিবার থেকে, তারপর তুমি পরকে দান করো। ওয়া খাইরু সাদাকাতি মা কান আনজাহরে গিনান, আর সব থেকে শ্রেষ্ঠ সাদকা হলো যা মানুষের ধনবত্তা রাখা অবস্থায় দেওয়া হয়। মানে এমন দান করলাম যে দান করার সময়ে আপনি মোটামুটি সচ্ছল আছেন, সচ্ছল থাকা অবস্থায় দান করছেন, অথবা এমন দান করলেন যার ফলে আপনি অভাবী হয়ে যাবেন না, দুই হাত খুলে দান করলেন তারপরে শেষকালে নিজেই আবার অভাবী, তা না। সচ্ছল অবস্থা থাকাকালীন আপনি দান করুন, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দান। ওয়ামাই ইস্তাআফিফ ইউইফাহুল্লাহ, আর যে ব্যক্তি পবিত্র থাকতে পছন্দ করবে, আল্লাহ তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন। যদি কেউ বলে আমি চাইবো না, ভিক্ষা করব না, আমি পেটে কাপড় বেঁধে পড়ে থাকবো তবুও ভিক্ষা করব না, আমি উপার্জন করে খাবো তবুও ভিক্ষা করব না, যদি কেউ পবিত্র পরিচ্ছন্ন থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন। ওমাই ইস্তাগনি ইউগনিহিল্লাহ, আর যে ব্যক্তি নিজেকে অভাবী মনে করবে না, মানে অভাব শূন্য মনে করবে, চাইবে যে আমার ভিতরে অভাব নেই, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন, সে অভাব শূন্য হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। অতএব বুঝতেই পাচ্ছেন যে অভাব শূন্যতা মানে যদি আপনি চেষ্টা করেন আমি অপরের মুখাপেক্ষী হব না, আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো, নিজে উপার্জন করব, যেভাবেই হোক তবুও আমি কারো মুখাপেক্ষী হব না, আমি না কোনো আত্মীয় অনাত্মীয় কোনো মানুষের মুখাপেক্ষী হব না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যে আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন এবং নিজের পায়ে দাঁড়াবার আত্মনির্ভরশীল হবেন, স্বনির্ভরশীল হবেন, তখন আপনি উপার্জনে উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন এবং এমন কাজ পাবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন যে আপনাকে ভিক্ষা করতে হবে না, মানুষের কাছে ছোট হতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখন কিছু সময় আছে, যদি প্রশ্নের মাধ্যমে আমরা কাটাতে পারি উত্তম হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন হাদিস থেকে বুঝতে পারছি যে ভিক্ষাবৃত্তি একটা নিকৃষ্ট পেশা। এখন ভিক্ষুকে ছড়াছড়ি আজকের পৃথিবীতে, প্রত্যেকটা মানুষই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেছে। এখন আমার প্রশ্ন হলো, কোরআন হাদিসের মধ্যে সঠিক ভিক্ষুককে এরকম কোনো সিস্টেমেটিক্যালি কিছু বলে দিয়েছেন যে সঠিক ভিক্ষুক কাকে আমরা ভিক্ষা দিতে পারি, তার বর্ণনা? কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনায় যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে মাত্র তিন ব্যক্তি হচ্ছে সঠিক ভিখারি। দুইবার আগে উল্লেখ করা হয়েছে যে সঠিক ভিখারি হলো মাত্র তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে আমরা ভিক্ষা দিতে পারি বা জাকাত দিতে পারি, তবে আমাদের জাকাত কবুল হবে। এছাড়া কোনো ভিক্ষুক ভিক্ষা করতে পারে না, তার জন্য হালাল না। আর আমাদের সমাজের উচিত, সমাজের মানুষরা যদি সেই রকম ব্যবস্থা, বিলি বন্টন, জাকাত ইত্যাদি করত, জাকাত ঠিকমতো বের করত এবং নিজ নিজ সমাজে পরিবেশে তাদের পরিচর্যা করত, পরিদর্শন করে তাদেরকে ঠিক সময়ে, অভাবের সময়ে তাদেরকে নিজেদের অর্থ পৌঁছে দিত, নিজের টাকার একশোতে আড়াই টাকা যে হিসাব করা আছে পৌঁছে দিত, তাহলে ভিক্ষুক সমাজে থাকতো না, আমাদের সমাজ থেকে ভিক্ষা বৃত্তি ও ভিক্ষুক উভয়ই বিলুপ্ত হতো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করি না, আমাদের যারা ধনপতি, যাদের ধন আছে, তারা তাদের দায়িত্ব পালন করে না, ঠিকমতো যাকাত বের করে না, এবং যারা যাকাতের হকদার তাদের কাছে সেই যাকাত ঠিকমতো পৌঁছে দেওয়া হয় না বলেই তারা বাধ্য হয়ে ভিক্ষা করে। অবশ্য যারা পেশাগত ভিখারি তাদের কথা আলাদা, কিন্তু তিন ব্যক্তি ছাড়া ভিক্ষা করা জায়েজ নয়, এই কথা আমরা আগেই জেনেছি। নম্বর এক, কে এমন অর্থদণ্ডে দণ্ডিত যে তার অর্থ পরিশোধ করার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তাকে তার অর্থ পরিশোধ করা পর্যন্ত পরিমাণের টাকা তাকে বা জাকাত থেকে বা ভিক্ষাস্বরূপ তাকে দিতে হবে, তার জন্য জায়েজ। নম্বর দুই, যে প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত, তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, তার খাবার মতো কিছু নেই, তখন সেই প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত যে অভাবী হয়ে পড়েছে তার জন্য ভিক্ষা করা জায়েজ এবং তাকে জাকাত দেওয়া জায়েজ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার স্বাভাবিক সচ্ছলতার জীবনে ফিরে এসেছে। আর নম্বর তিন হচ্ছে সেই ব্যক্তি যাকে অভাব স্পর্শ করেছে আর তার পরিবেশের তিনজন ব্যক্তি সাক্ষী দিয়ে বলেছে যে হ্যাঁ অমুক লোক সত্যপক্ষে নিঃস্ব অভাবী, তাকে দেওয়া উচিত। এই তিন ব্যক্তি, গরিব ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি। এবার আমরা জানি যে সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, এক হচ্ছে ফকির আর এক হচ্ছে মিসকিন। দুইয়ের মধ্যে পার্থক্য কি? ফকির যার একবেলারও খাবার নেই, যে মানুষের কাছে চেয়ে চেয়ে খায়, আর মিসকিন যার একবেলার খাবার আছে কিন্তু আর একবেলা কি খাবো এই টেনশনে থাকে, একবেলা খায়, কখনো খায় কখনো খায় না, কিন্তু মানুষের কাছে হাত পাতে না। আর আমাদের অনেক জাহেল আছে, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, অনেক জাহেল আছে তাদেরকে অভাব শূন্য মনে করে, তাদেরকে মনে করে না অভাব হলে তো চাইতো, চায় না তো দেবো কেন, কিন্তু সে খোঁজ নিয়ে দেখে না যে বেচারির একবেলা চলে একবেলা চলে না, একবেলা খায় একবেলা খায় না, একবেলায় চুলো জ্বলে আর একবেলায় চুলো জ্বলে না, কেউ খোঁজ নেয় না, আর সে চাইতেও পারে না, পেটে খিদে মুখে লাজ, এই জন্য বুক ফাটে তো মুখ ফোটে না, এমন অবস্থা তাদের। এর ফলে তারা দিন যাপন করে, সমাজের উচিত এই শ্রেণীর মানুষদের খোঁজ খবর নিয়ে তাদের ব্যবস্থা করা, তাদের অভাবকে দূর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।